السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা জানাজার ব্যাপারে কিছু কথা বলবো, যে কথা আমাদের কাল বাকি থেকে গেছিল সেটা হচ্ছে কবর বিষয়ক কথা। কবর কবর বলছিলাম যে কাঁচা ইট দিয়ে, কাঁচা ইটটা কোথায় দিতে হবে? এ তো কবরের ওপরে না, কবরের ওপরে তো ইট দিতে হবে না, মাটি। কিন্তু লাহদ কবরে বা বগলি কবরের ভিতরে যে খাপটা থাকবে, ওই খাপে মুখটা বন্ধ করার জন্য কাঁচা ইট ব্যবহার করতে হবে। তারপরে যখন ফাঁকটা বন্ধ হয়ে যাবে, ফাঁকটা কিভাবে বন্ধ করবে? ইট থাকিয়ে দেবে, দিয়ে ফাঁকে ফাঁকে কাদা, কাদা দিয়ে, যাতে করে মাটি যখন পড়বে ভিতরে যেন মাটি না যায়। অথবা সিন্ধুকি কবরে যখন বাঁশের টোটা, আমাদের দেশে যেমন খড় ঘাস ইত্যাদি দিয়ে ঢেকে দেয়, তারপরে তার উপরে মাটি দেয়, কাদার ডাব ইত্যাদি, দুই হাত দিয়ে নিয়ে সুবিধা মতো দাঁড়িয়ে অথবা বসে, কোন জরুরি নয় দাঁড়িয়ে দিতে হবে অথবা বসে দিতে হবে, মাথার দিক হতে তিনবার কবরে রেখে কবর বন্ধ করতে হবে। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনা নামাজ পড়লেন, অতঃপর তিনবার মাইয়েতের কবরের উপর মাটি দিলেন। বোঝা গেল কি, যারা বেশি কাজ করবে না, কাজের লোক আলাদা আছেই, এবার আপনি গেছেন, আপনার জন্য তিনবার দেওয়া মুস্তাহাব। বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, কিন্তু তিনবার দেওয়া মুস্তাহাব। মাটি দেওয়ার সময় হুজুর কোনো কিছু বলতে হবে নাকি? যেমন অনেকে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের মেয়ের কবরে যখন মাটি দিচ্ছেন তখন এই কথা বলেছেন, কিন্তু হাদিস সহি না। সে হাদিস সহি না বিধায় আমাদের জন্য বলা সেটা বিধেয় নয়, বরং কিছু না বলেই মাটি দিতে হবে। আর যদি কেউ মিনহা খালাকনাকুম বলে, ওলামারা বলছেন এটা বিদাত, সুতরাং বিদাত না করাই উচিত। কবর তৈরি হয়ে যাওয়ার পর তার উচ্চতা হবে মাত্র আধ হাত, এই পরিমাণ। তার মানে মাটিটা কতটা উঁচু করবেন? জমিন বরাবর থেকে মোট আধা হাত, অর্ধ হাত, যাতে কবর বলে চেনা যায় এবং সম্মানহানির হাত হতে রক্ষা পাওয়া যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লাহদ বা বগলি কবর তৈরি করা হয়েছিল, অতঃপর তাকে রেখে কাঁচা ইট থাকানো হয়েছিল আর মাটি থেকে তার কবর উঁচু করা হয়েছিল আধ হাত পরিমাণ। কিন্তু আজ যদি ওই হুজরা খুঁজে খুলে দেখেন, যারা দেখেছেন তারা বলছেন যে আধ হাত পরিমাণও উঁচু নেই, বুঝতেই পারা যাবে না যে কার কবর কোথায়, মানে মাটি সমান হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল সমান হয়ে আছে। কবর কিন্তু বাঁধানো নেই, যেমন অনেকে ধারণা এবং ফেসবুকে অনেকে দিচ্ছে রাসুলের কবর বলে, এসব মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে না কবর না বাঁধানো আর না চাদর চড়ানো, বরং চারিদিকে আয়েশার ঘরের দেওয়াল আছে আর তার বাইরে কি আছে, রেলিং, এটা আপনারা দেখেছেন। আর ইতিহাসে আছে যে ওই দেওয়াল বরাবর নিচে শীষের ঢালাই আছে, শীষে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার একবার অপচেষ্টা করা হয়েছিল, তারপর সে নুরউদ্দিন জাঙ্কি বাদশার জন্য প্রসিদ্ধ আছে, তাকে স্বপ্নে দেখানো হয়, তারপর তিনি সেই চোর ধরে তাদের শাস্তি দেন এবং ওই চারিদিকে শীষের ঢালাই দিয়ে ঢালাই করে দেন, যাতে করে ভবিষ্যতে কেউ সুরঙ্গ পথে এসে কবর খুঁড়তে না পারে, বা সেতটুক লাশ চুরি যাতে না হয় তার জন্য এতটুক করা হয়েছে। কারণ খ্রিস্টানদের লোক ছিল তারা, এবং তারা জানত যে নবীদের লাশ নষ্ট হয় না, তাই তারা ওইভাবে মসজিদ থেকে বাস করে মোতাবা সেজে খুঁড়ে খুঁড়ে মাটি রাত্রেবেলায় খুঁড়তো, বাইরে ফেলে আসত, আর ওইভাবে রাত্রে পাটা চাপা দিয়ে রাখত এবং তার উপরে মশাল্লা বিছিয়ে রাখত যাতে কেউ বুঝতে না পারে। তারপরে যাই হোক, আল্লাহ তরফ থেকে স্বপ্ন দেখানো হয়েছে, কথা ইতিহাসের কথা এই হল। কিন্তু আল্লাহর নবীর কবর কিন্তু পাকা নয়, এটা লোকেদের ভুল ধারণা। আর যে সমস্ত হাজিরা ওই ফাঁক দিয়ে দেখেন চাদর চড়ানো আছে, ওটা কবর না, ওটা কি, ঘরের দেওয়াল, ওটা মা আয়েশার ঘরের দেওয়াল, ওই দেওয়ালটা লোকেরা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। তো বোঝা গেল কি, কবর আছে ঘরের ভিতরে, অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কত উঁচু ছিল? আধ হাত পরিমাণ, অর্ধ হাত, তার থেকে বেশি উঁচু করা যাবে না। হুজুর, মাটি তো অনেক বেড়ে যায়, বিশেষ করে আমাদের দেশে সিন্ধুকের কবরে অনেক মাটি বেড়ে যায়, বগলি কবরে মাটি অনেক নিয়ে নেয়, কিন্তু সিন্ধু কি কবরে অনেক মাটি বেঁচে যায়। মাটি বেঁচে গেলে আপনি মাটি চাড়িয়ে দেন অন্যদিকে, কবরটা উঁচু করবেন না, আধ হাতের বেশি উঁচু হবে না। কিন্তু হুজুর, যদি আধ হাত কবর করা হয়, বিশেষ করে সিন্ধু কি কবর, মনে করুন কবরটা বন্ধ করলেন পাটা দিয়ে কিংবা ওই কি বলে বাঁশ দিয়ে, তারপরে খড় ঘাস দিয়ে মাটি চাপা দিলেন, মাটিটা কত হলো? মাত্র আধ হাত পরিমাণ। তাহলে আমাদের দেশে বিশেষ করে পাড়া গ্রামে জন্তু জানোয়াররা যেমন শিয়াল, যেমন খ্যাঁক শিয়াল, যেমন নেকড়ে বাঘ খুঁড়বে, খুঁড়ে কি করবে, লাশ মানে খোঁড়ার লাশ নষ্ট করার চেষ্টা করবে, কিংবা লাশের সম্মানহানি হবে, এমনও হতে পারে লাশ টেনে বের করে নেবে। তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়, যদি এরকম অত্যাচারের আশঙ্কা হয় যে লাশ বের করে নেবে, সেক্ষেত্রে কবরের চারিপাশের মাটি আধ হাত ও তার বেশি খাপিয়ে নিয়ে তাতে টোটা বা পাটা রাখলে উপরের মাটির ঘনত্ব মোটা হবে এবং খোলার ভয় আর থাকবে না, আর উচ্চতাও হবে আধ হাত। কথাটা বুঝতে পারলেন? তার মানে কবর মনে করুন এইরকম হচ্ছে সমান মাটি, সমান মাটি এই হচ্ছে, এবার যদি এখানে বাঁশ দেন তাহলে মাটির উপরে আধ হাত, তাহলে পরে কবরের মাটিটা পাতলা হবে তা না, মাটিটা খাপিয়ে নেন, খাপিয়ে নিচে করে নেন, দিয়ে এক হাত পরিমাণ সেখানে নিচে বাঁশ দেন, বাঁশটাও মাটির উপরে দেবেন না, নিচে খাপিয়ে যে মাটিটা নিয়েছেন সেখানে বাঁশ দেন, দিয়ে আধ হাত খাপিয়ে নিলেন আর আধ হাত উপরে উঁচু হয়ে, তাহলে পুরো এক হাত হয়ে গেল, আর কিন্তু কোন জন্তু জানোয়ার ক্ষতি করতে পারবে না, খুলতে পারবে না। সুতরাং যদি এরকম বুদ্ধি করেন তাহলে চলবে। এরপর মাটি বেড়ে গেলে কোনো ক্ষতি নেই, মাটি বাড়লেই আবার হালেই কেউ মরবে এরকম অনেকে ধারণা করে, এটা কিন্তু কাল্পনিক, এরকম ধারণা ওই মেয়েলি ধারণা, বুঝেছেন? আমাদের দেশে যারা পাড়া গ্রামে থাকেন তারা তাল কোরআন, তাল গাছে তাল পড়ে না, পাকা তাল, একটা পড়লে বলে আবার এখন একটা জোড়া পড়বে, আছে এরকম বিশ্বাস, একটা তাল পড়লে আর একটা জোড়া পড়বে। এখানে মানুষ মারা গেছে, কবর দেওয়া হয়েছে, কবর দেখা গেল অনেক মাটি বেঁচে গেছে, গভীর করে খোঁড়া হয়েছে, মাটি বেঁচে গেছে, না মাটি বাড়লে জানতে হবে আবার কেউ হালে হালে মরবে। এগুলো হচ্ছে অমূলক ধারণা এবং কুধারণা, এই সব ধারণা অলিক এবং কাল্পনিক। কবর দেখতে কেমন হবে? উটের কুঁজের মতো, তার মানে এইভাবে আস্তে আস্তে একটু উঁচু হবে, ওদিক থেকে আস্তে আস্তে একটু উঁচু হবে, এদিক থেকে যেমন আপনারা দেখেছেন উটের কুঁজের মতো কবর হবে। সুফিয়ান তাম্মার বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু বাক্কার ও উমারের কবরকে উটের কুঁজের মতো দেখেছি। বগলি কবর তৈরি হওয়ার পর যেহেতু তার মাটি শুকনো থাকে, কবর তৈরি হয়ে গেল এবারে যেহেতু মাটি শুকনো থাকে তাই তার উপর পানির ছিটা দিয়ে বসিয়ে দেওয়া দূষণীয় নয়, কারণ যে মাটিগুলো দিলেন আপনার সব শুকনো, দিয়ে কবর বন্ধ হয়ে গেল, একটু উঁচু করলেন, বাকি যে উঁচু করলেন সেগুলো কি থাকে, শুকনো, তো শুকনো মাটি, তো সেই ক্ষেত্রে পানি ছিপছিপ ছিপছিপ করে পানি দিয়ে মাটিটা বসিয়ে দেবেন, এটা চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এগুলো কিন্তু দূষণীয় নয়, তবে সিন্ধুকি কবরের উপর দেওয়ার মাটি সাধারণত কাদা হয়, আমাদের দেশে কি করা হয়, কাদা হয়, তাই কবর প্রস্তুত করতে যে পরিমাণ পানি লাগে তাই দেওয়া দরকার। এবার শুকনো মাটি বসিয়ে দিলেন কিংবা আপনার কাদা দিয়ে যদি ফাঁক বন্ধ করতে হয় পানি ছিটা দিয়ে এভাবে বন্ধ করলেন, লেপে দিলেন, সমস্যা নেই, তারপরে আবার নতুন করে তিনবার পানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এগুলোকে দেশে বলে কবর লোয়ানো। ও তো লাশ লুইয়ে নিয়ে এলেন, গা ধুয়ে নিয়ে এলেন, গোসল করিয়ে নিয়ে এলেন, আবার কবরকেও নাকি গোসল দিতে হয়, এটা বিদাত না? কতক কতক আমাদের দেশের হুজুররা প্রমাণ করেছেন, বলেছেন যে কবর লোয়ানো জায়েজ, কি ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে মাটি দিয়ে বসিয়েছেন, যদিও হাদিস সহিহ না যাইফ সেটা আলাদা কথা, তো মানলাম যে শুকনো মাটি বসানোর জন্য পানি দিয়েছেন এবং মাটিটাকে বসিয়েছেন, ওইটা আর এইভাবে কবর তৈরি, কবরের ওপরে কাদার কবর সুন্দর করা হয়েছে, তার উপরে এইভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পানি ঢালা এবং সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিকির বলা এটা কি একজিনিস হলো? ভারী মুশকিল যে কিছু কিছু হুজুর আছে যেটা প্রচলিত প্রথা, সেই প্রথাকে জায়েজ করার জন্য দলিল খোঁজে চট করে। আবার কোন কোন জিনিস আছে যেটা তাদের পরিবেশে নেই, চট করে চোখ বন্ধ করে বিদাত বলে। যেমন ফরজ নামাজের পর মোনাজাত, এটা সুন্নত, প্রমাণ করার জন্য কত দলিল। গায়ে হলুদ দেবে বিয়ের সময়ে প্রমাণ করার জন্য হাদিস, আল্লাহ রাসূল দেখলেন এক সাহাবীর গায়ে হলুদ ছিল। আরে হলুদ মানে কি? কুরকুম হলুদ, হলুদ হলুদ রং দেখেছেন? হলুদ রং হচ্ছে মহিলাদের সেন্ট, তার মানে তো হলুদ মাখেননি সাহাবি, ওটা স্ত্রীর গা থেকে তার গায়ে চলে এসেছিল। কারণ স্ত্রীদের যে সেন্ট ছিল সে যুগে, সেটা কি ছিল? যেমন সিঁদুর, সিঁদুর লেগে যায়। আপনি বাসে যান, বাসের ভিড়ে হিন্দু মহিলা থাকলে তাদের সিঁদুর আপনার জামাতে লাগবে, লাগবে না? লাগবে না। বাড়িতে গেলে আপনার স্ত্রী আপনার বলে কি ব্যাপার, তুমি কাস, হ্যাঁ বলবে না, বলবে না। তো সেইরকম সাহাবি দেখেছিলেন যে সাহাবির গায়ে বা সাহাবির কাপড়ে হলুদ রং লেগে আছে। তা হলুদ রংটা কিসের? হলুদ মাখার রং? আরে হলুদ তো হাদিসের শব্দই নেই, হাদিসের শব্দ কুরকুম শব্দ এসেছে। কিন্তু ওই শ্রেণীর হুজুররা প্রমাণ করার জন্য হ্যাঁ হাদিসে আছে হলুদ রং দিয়ে প্রমাণ করে দেয়। তেমনি এই কবর লোয়ানোটা প্রমাণ করে এই হাদিস দিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে কবরের মাটি বসিয়েছেন, অবাক লাগে। আবার যদি বলেন মাগরিবের আগে সুন্নত আছে, মাগরিবের আগে সুন্নত আছে দুরাকাত, না ওটা বিদাত, কারণ তার পরিবেশে নেই। এই সমস্ত হুজুররা বড় ফিতনা সৃষ্টি করে, যখন কেউ সুন্নত তুলতে সুন্নত প্রচার করতে যায় তখন বলে বিদাত, আর যখন বিদাত তুলতে যায় বলে সুন্নত চলে গেল। এইভাবে ফিতনা বেড়ে যায়। মোট কথা বুঝতে পারলেন যে কবর লোয়ানো বলে শরীয়তে কিছু নেই, আর ওইভাবে যদি কেউ লোয়ায় এবং সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির পড়ে তাহলে বিদাত। আর লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির কি? মুহাম্মাদের জিকির চলবে না, এটাও আপনারা শুনেছেন। বেশ, এবারে কবরের শিওরে পাথর ইত্যাদি রেখে চিহ্ন দেওয়া সুন্নত। কবর হয়ে গেল, কবরের পরে অনেক কবর, মনে করুন যেখানে বেশি, অবশ্য ছোটখাটো গ্রামে সেখানে হয়তো বছর তিন বছর পর একটা লোক মরে, তাই না? আর তা হলেও সেখানেও যদি আপনি একটা চিহ্ন দেন যে আমি দশ বছর কি বিশ বছর পর আমি আমার আব্বার কবরটা, হয়তো চিহ্ন বুঝতে পারবো না কোনটা, তো আপনি একটা এমন পাথর রাখলেন সেই পাথর দেখে আপনি চিনবেন। তা বলে সেই পাথরে কিন্তু লেখা হবে না কিছুই, পাথরটা থাকবে এবং আপনি জানেন যে পাথরটা কি ধরনের ছিল, সেটা আমার আব্বার কবর। তাহলে সেটা হচ্ছে সুন্নত, সেটাতে সমস্যা নেই। মুত্তালিব বিন আবি ওয়াদা বলেন, উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলে তার লাশ দাফন করা হলো, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে একটি পাথর আনতে বললেন। লোকটি পাথরটিকে তুলতে সক্ষম না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামার আস্তিন গুটে গুটিয়ে তিনি আস্তিন গুটি নিলেন, জামার পাথরটা তোলার জন্য আস্তিন গুটিয়ে নিলেন। যিনি আমাকে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তিন গোটালেন তখন তার উভয় হাতের শুভ্রতা যেন এখনো আমার চোখে চোখে ঘুরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ এমনিতেই খুব মানে চমকালো ছিল, বলা হয়েছে চাঁদের মতো দেহ ছিল। এবারে সাধারণত যা ঢাকা থাকে তা খোলা গেলে বুঝতেই পাচ্ছেন একটা চোখের আকর্ষণ থাকে, তো উনি বলছেন যে সেই আকর্ষণটা যেন এখন আমার চোখে চোখে, তার দেহের রং আমার চোখে চোখে ঘুরছে। অতঃপর তিনি নিজেই তা বহন করে কবরের মাথার দিকে রাখলেন এবং বললেন, এতে আমার ভাইয়ের কবর চিনতে পারব এবং আমার পরিজনের মধ্যে যে মারা যাবে তাকে ওর পাশে দাফন করব। তাহলে পাথর দিয়ে চিহ্নিত করা সুন্নত, এতে সমস্যা নেই। দাফনের পর তালকিন বা আজান বলে কিছু নেই। কোন কোন জায়গায় দেখবেন যে কবর হয়ে গেল, কবর হয়ে যাওয়ার পরে বলবে, ওই অমুকের বেটা অমুক, মুনকির নাকির এলে পরে তোমাকে যদি জিজ্ঞাসা করে এই, তাহলে তুমি এই বলো। শুনেছেন আপনার কোথাও এরকম শুনেছেন? তালকিন বলে। এইভাবে এই তালকিন দেওয়া হচ্ছে বিদাত। কারণ প্রথমত হচ্ছে এতে কোনো ফায়দা নেই। কোনো ফায়দা আছে? ওই মুর্দা কি শুনতে পাবে যে আমাকে বলছে, আমাকে স্মরণ করে দিয়েছেন, স্মরণ আমি ফেরেশতার জবাবে ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবো? এটা তো অসম্ভব। তাছাড়া প্রমাণ নেই। সুতরাং প্রমাণ যখন নেই তখন এটা হচ্ছে বিদাত। এই সময় কবরের পাশে দাঁড়িয়ে মাইয়েতের জন্য দোয়া করতে হয়। কবর ফিনিশ হয়ে গেল, শেষ হয়ে গেল, কবরের কাছে দাঁড়িয়ে মাইয়েতের জন্য দোয়া করবেন যাতে সে কবরের ফেরিস্তার প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারে। ওখানে মুর্দাকে শোনালে হবে না যে অমক ফেরিস্তা এলে পরে তুমি এই জবাব দিও। কাকে বলতে হবে? যিনি শুনতে পান তাকে বলতে হবে, হে আল্লাহ তোমার ফেরেস্তা এসে এখনই প্রশ্ন করবে, ওকে যেন তৌফিক দাও যেন ও ওই সেই প্রশ্নের উত্তর দিতে পারে। দেখছেন দুটো পার্থক্য? ওরা বলে ওয়াহাবিরা, এই ওয়াহাবি, ওয়াহাবিদের চিন্তাধারা দেখুন, ওয়াহাবিদের মানে যারা যাদেরকে ওয়াহাবি বলছে, যারা হকপন্থী তাদেরকে এইভাবে বদনাম করে বিভিন্ন কথা বলে থাকে, তাদের চিন্তাধারা দেখুন। তারা বলছে আল্লাহকে বলো, কারণ শুনতে পায় না। ওরা বলে না মুর্দা শুনতে পায়, মুর্দা শুনতে পায় বলে নানা ওই ধানায় পানায় করে বিভিন্ন দলিল নিয়ে আসে, কিন্তু আসলে শুনতে পায় না। সুতরাং আমরা কি বলবো? আমরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব। কার কাছে? আল্লাহর কাছে, কবরের কাছে না। যেমন ওরা মনে করে কবরের কাছে দোয়া করা, ওয়াহাবিরা বলে যে কবরের কাছে দোয়া করলে শিরিক হয়। আমরা কখন বললাম কবরের পাশে দোয়া করলে শিরিক হয়? আমরা বলি কবরের পাশে দোয়া করতে হবে, হাত তুলে দোয়া করা যাবে। কখন? জিয়ারতের সময়ে। দাফনের সময় অবশ্য হাত তোলার প্রমাণ নেই। দাফনের সময়ে কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু আত-তাসবীহ ফাইন্নাহু লান ইউসাল। তোমার ভাইয়ের জন্য, তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো এবং প্রশ্নে উত্তর দেওয়ার মতো ক্ষমতা ভিক্ষা করো। কার কাছে? আল্লাহর কাছে, কারণ ওকে এখনই জিজ্ঞেস করা হবে, তো আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আল্লাহ নবী হাত তুললেন, সাহাবীরা আমিন আমিন বললেন, এরকম প্রমাণ নেই। এই জন্য যে হাত তোলা ওই সময়ে হাত তোলা বিধেয় নয়। এমনি দোয়া করবেন, আল্লাহুম্মা সাব্বিত হু, আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহুম্মা নাওবির কবরাহু, এমনি যা যা দোয়া করেছেন। তারপরে যদি আপনি আরবিতে না জানেন তো বাংলায় করবেন যে আল্লাহ কবর প্রশস্ত, কবরকে প্রশস্ত করে দাও, কবরকে আলোকিত করে দাও, আল্লাহ গো ওকে ফেরেস্তার জবাবে উত্তর, ফেরেস্তার প্রশ্নের উত্তরে বা জবাবে যেন সে প্রতিষ্ঠিত থাকে, তাতে তুমি সাহায্য করো সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে, ইত্যাদি ইত্যাদি বলে আপনি দোয়া করবেন, দোয়া করে চলে আসবেন। এবারে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়ের দাফন করা শেষ হলে তার কবরে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং প্রশ্নের জবাবে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাও, যে কথা বললাম, কারণ ওকে এখনই প্রশ্ন করা হবে। আবু দাউদ এবং হাকিমের হাদিস, বাইহাকির হাদিস। আরবি দোয়া না জানলে নিজের ভাষাতেই অনুরূপ দোয়া করবে সকলে। এক্ষেত্রে প্রত্যেকের একাকি দোয়া করাই বিধেয়। দেখেন, খেয়াল করেন, প্রত্যেকের একাকি দোয়া, এ নয় যে ইমাম সাহেব করবে বাকি সবাই আমিন আমিন বলবে। পক্ষান্তরে জামাতি দোয়া, অর্থাৎ একজন বা ইমামের দোয়া করা এবং বাকি সকলের হাত তুলে ইমাম সাহেব যা বলছে তাই হোক, ইমাম সাহেব যা বলছে তাই হোক বলা, মানে আমিন বলা, আল্লাহ রসুল সাল্লামের সুন্নত নয়। আর নাই তা খোলাফায়ে রাশিদিন বা কোন সাহাবার তরিকা। এখানে আল্লাহ রসুল সাল্লাম কেবল সকলকে উক্তরূপ দোয়া করতে নির্দেশ দিতেন, এতে প্রত্যেককে নিজে নিজের মনে দোয়া করতেন, তারা জামাতি দোয়া করতেন না। তা করা উত্তম হলে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলতেন এবং সাহাবাদেরকে বলতেন তোমরা আমিন বলো, কিন্তু না এরকম কিছু নেই। দোয়ার আদেশ না করে নিজে হাত তুলে দোয়া করতেন, করেননি, আর সাহাবাগণ অনুরোধ করতেন তাও করেননি, কারণ ভালো মন্দের ব্যাপারে আমাদের চেয়ে তারাই সব রকমের জ্ঞান অধিক রাখতেন, আর তা উত্তম হলে আমাদের আগে তারাই করে যেতেন, অথচ তার কোন প্রমাণ মিলে না। সুতরাং বলতে পারি যে এই সময়ে ইমামের যৌথ দোয়া করা এবং বাকি আমিন আমিন বলা, এটা হচ্ছে বিদাত। বিশেষ করে যেখানে ইমাম সাহেব থাকেন, যেখানকে যেখানে ইমাম হচ্ছে, ওই যার কোন নাই গতি সে করে ইমামতি, সেখানে ইমাম হয়, তাহলে সে তাকে যদি দোয়া করতে বলা হয় এবং মাইয়েতের তরফ থেকে দোয়া করতে বলা হয়, হাত তুলে যখন দোয়া করে, আপনারা খেয়াল করে শুনবেন, যারা মোটামুটি কিছু জ্ঞান অর্জন করেছেন পাশ থেকে শুনবে ইমাম সাহেব কি দোয়া করছেন। ইমাম সাহেব মোনাজাত যে করবেন আরবিতে করতে হবে, তো আরবিতে দোয়া করলে পরে জানছে সত্য জাহেল, আমি আপনার যা চালাই কেউ বুঝতে পারবে না, দিয়ে আমি নিজে শুনেছি ইমাম সাহেবকে মোনাজাত করতে নিয়ে গিয়ে মোনাজাত করছে ধান ভান্তে শিবের গীত। তার মানে যে দোয়া ওখানে করতে হয় সেই দোয়া হয়তোবা, আমার তো মনে হয় একটা মানেনি, যে দোয়া ও পাঁচ ওয়াক্তের নামাজের পর সালাম ফেরার পর করে, ওই বাঁধাগত শুরু করে দিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, তারপরে রব্বানা আতিনা রব্বানা জালামনা রব্বানা হাবলানা রব্বানা রব্বানা রব্বানা করে যা আছে সেই যে কটা দোয়া মুখস্থ আছে পাঁচ ওয়াক্তের নামাজে পড়ে সেটা গিয়েই আবার সেই কবরস্থানে গিয়ে কি দোয়া ছেড়ে দিল। আর লম্বা করে করে আবার অনেক সময়ে আছে যে মানে মাইয়েতের পক্ষকে সন্তুষ্ট করার জন্য এখন অল্প সেরে ছেড়ে দেবে শর্ট করে ছেড়ে দেবে তাহলে তো মাইয়েতের পক্ষ মাইয়েতওয়ালা সন্তুষ্ট হবে না, বলে হুজুরকে ভাড়া করে নিয়ে এলাম খেতে মেতে দিলাম দোয়া করাতে এলাম আর দুটো কথা বলেই বা অল্প দোয়া করে ছেড়ে দিল। এই জন্য লম্বা করে করতে হতো, লম্বা করার উপায় কি আমার দোয়া তো বেশি মুখস্থ নেই, তখন করে কি যে প্রথম না প্রথমে এক জায়গায় আমার আমার গ্রামে এক ইমাম সাহেব এসছেন তিনি দোয়া করছেন তো এইভাবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখির করে লম্বা করে দোয়া করছেন, তারপরে উর্দুতে তরজমা আয় রব দে হামকো দুনিয়া মে ভালাই আওর আখিরাত মে ভালাই হয়ে গেল, তারপরে বলছে বাংলাতে হে আল্লাহ। হ্যাঁ বুঝতে পারছেন, তারপর আরেক ইমাম সাহেবকে দেখেছি দোয়া করছে পাপি তাপি বান্দা মোরা বড় গোনাগার গোনা খাতা মাফ করো হে পরোয়ার দেগার, এইভাবে মিলিয়ে মিলিয়ে মিলিয়ে মিলিয়ে আরে এই কোন কথা হলো। বিশেষ করে কবরে গিয়ে ধান ভান্তে শিবের গীত না, তোমার যেটুকু জানা আছে সেটুকু করো, যদি না জানো বাংলাতে করো। কিন্তু আমি যে বললাম যে এক পক্ষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, আর এই জন্যই আমি বারবার বলি যদি আপনার আব্বার জন্য দোয়া করাতে হয় আমাকে ভাড়া করার প্রয়োজন নেই, কারণ আপনার আব্বা মারা গেছে আপনার ভিতরে আপনার রাতে আপনার অন্তরে যে আঘাত লেগেছে আমার অন্তরে লাগেনি, বরং এমনও হতে পারে যে আপনি জানেন না আপনার আব্বার সঙ্গে আমার টক ঝক আছে, যখন আমাকে দোয়া খাইয়ে দাইয়ে দোয়া করতে নিয়ে যাবেন আপনি বলবেন হুজুর আমার আব্বার জন্য দোয়া করে দেন যেন জান্নাতবাসী হয়, আমি ওকে জাহান্নামে দেয় আল্লাহ আমার সাথে এই ব্যবহার করেছিল, হয় না হয় না? আপনি জানেন না আপনার আব্বার সাথে আমার কি, আপনি তো বিদেশে ছিলেন কিন্তু আমি গ্রামে থাকি আর আপনার আব্বা আমাকে কি কি কথা বলেছে তার সঙ্গে রাগ আছে, আমার তার প্রতি রাগ আছে, আপনি গেলেন আমাকে নিয়ে খাইয়ে দাইয়ে বলেন হুজুর একবার বাবার কবরটা জিয়ারত করে আসি দোয়া করে দেন, তো আপনি বলবেন বাপকে জান্নাত দিতে আর আমি কি বলবো আল্লাহকে জাহান্নাম দেও, আমাকে এরকম বলেছিল এরকম করেছিল। সুতরাং এসব দরকার নেই, দরকার নেই, আপনি নিজে দোয়া করুন, অল্প সংক্ষেপে দোয়া করুন, আপনি আব্বার কবরে যান, আব্বার কবরে গিয়ে কিবলা মুখে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করুন আল্লাহ গো তুমি আমার আব্বাকে রহম করো, তুমি আমার আব্বাকে জান্নাতবাসী করো, তার কবরকে প্রশস্ত করে দাও, তার কবরকে আলোকিত করে দাও। বাংলাতেই বলুন বারবার, এইগুলো বলি তো হবে, বিশাল লম্বা বলতে হবে তাও জরুরি না, আর যদি লম্বা করতেই চান আপনার চোখ দিয়ে পানি পড়ছে চাইছে আব্বার কবরের পাশে একবার দাঁড়াই, ঠিক আছে আপনি দাঁড়ান, কিন্তু আপনি কথাগুলো বাংলাতেই বলেন, একই কথা বারবার বলেন, সমস্যা কি আছে, যেহেতু অন্য কথা আপনার আসছে না জানছেন না, তবু খবরদার ধার করে নিয়ে আসবেন না। আপনি হয়তো ভাববেন তিনি হুজুর ভালো ভালো দোয়া জানেন, কিন্তু আপনি একথা জানেন না যে হুজুর ধান ভান্তে শিবের গীত গাইছে, এটাও ক্ষমতা নেই, তখন এইরকম খবরদার করবেন না, বরং নিজে দায়িত্ব নিয়ে দোয়া করবেন, সেটাই হবে আপনার আন্তরিক দোয়া, হুজুরের আন্তরিক নাও হতে পারে। সুতরাং আপনি নিজের আন্তরিক ভাবে দোয়া করবেন, অপ্রাসঙ্গিক লম্বা দোয়া এখানে বিধেয় নয়। অতঃপর কবরের অনেকে শিওরে পদতলে দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়ে, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে মানুষ যখন মরতে বসে তখন থেকে নিয়ে কবর জিয়ারত পর্যন্ত কোরআনের কোন আয়াত পাঠ করার নীতি শরীয়তে নেই, সহিভাবে আর কি। যেমন বলা হয়েছে যে মূর্তি যখন বসবে সুরা ইয়াসিন পড়ো আসানে যান যাবে, না এটাও সহি না। তারপরে মারা গেল রূহ চলে গেল পাশে বসে কোরআন খতম করে অনেকে কোরআন পড়তে থাকে, পড়তেই থাকে, না এটাও বিদাত। তারপরে কবরে মাটি দাফন করার পর বিভিন্ন কেউ সুরা কাউসার পড়ে, কেউ তিন কুল পড়ে, কেউ মাথার দিকে সুরা বাকারার প্রথমাংশ, পায়ের দিকে সুরা বাকারার শেষাংশ ইত্যাদি পড়ে, এসবগুলো সহিভাবে প্রমাণ নয়। অতএব কোন মানে পড়ার কিছুই নেই, মানে কোরআনের আয়াতের কথা বলছি, আর এ প্রসঙ্গে কোন হাদিস সহি নয়, অতএব পড়া হচ্ছে বিদাত। দাফনের পর কিছু সময় অপেক্ষা করার ব্যাপারে ওসিয়ত করেছিলেন সাহাবি আমর ইবনে আস, দাফনে করে তাড়াতাড়ি যেতে হয় না, উনি বলেছিলেন যে তোমরা একটু অপেক্ষা করো, তিনি তার মৃত্যু শয্যায় বসেছিলেন, আমি মারা গেলে আমার জানাজার সাথে যেন কোন মাতমকারী ও কোন প্রকার আগুন না যায়। তারপর আমাকে তোমরা কবরে রাখার পর আমার উপর ধীরে ধীরে মাটি ঢেলে দিও, আমার কবরের পাশে ততক্ষণ অবস্থান করো যতক্ষণ একটি উটনি জবেহ করে তার গোশত ভাগ করতে সময় লাগে। তো মোটামুটি কখনটা লাগবে? এক ঘন্টা? একটা উট জবাই করে তার গোশত বিলি করতে কতক্ষণ লাগে? এক ঘন্টা তো লাগবেই। অতএব এতক্ষণ থেকো যাতে আমি তোমাদের কাছে পেয়ে আমার আতঙ্ক দূর করতে পারি, কারণ আমার খুব ভয় হচ্ছে যে ফেরেশতা এসে যখন আমাকে জিজ্ঞেস করবে আমি হয়তো ভয়ে আতঙ্কে, তাই তোমরা আমি জানবো যে তুমি তোমরা কাছে আছো। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু সাহাবীর এটা একটা আবেগ ছিল, সেই আবেগে তিনি বললেন যে আমার বড্ড ভয় হয় যে আমি সেখানে আতঙ্কগ্রস্ত হয়ে আমি কি জবাব দেব, আমার প্রতিপালকের দূতকে কি জবাব দেব তা ভেবে নিতে পারি। এই সাহাবি বলেছিলেন, অবশ্যই এটা ছিল তার নিজস্ব ইজতিহাদ আবেগ, নচেত ঐরূপ বিধেয় হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সকলের জন্য নির্দেশ দিতে দিতেন, বলতেন যে তোমরা একটু অপেক্ষা করো। দাফন চলাকালে বসে বসে ইমামের নসিহত করা এবং মৃত্যু সম্পর্কে সকলকে অবহিত সতর্ক করা, রুহের অবস্থা অবস্থান প্রসঙ্গে আলোচনা করা বৈধ, যেমন আপনারা আগে শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বললেন যে কিভাবে জান কবজ হয়, মোমেনের জান হলে কি হয় এবং কাফেরের জান হলে বা মুনাফেকের জান হলে কি হয়। অন্যথা এই সময় বিতর্কিত কোন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা, এই সময় মশলা নিয়ে তর্ক করা অথবা কোন পার্থিব বিষয় নিয়ে হই হাল্লা করা বৈধ নয়, বরং এ সময়ে কেবল পরপারের পথিকের পথ যাত্রা নিয়ে চিন্তা ভাবনায় নীরব ও শান্ত থাকাই উচিত এবং বোঝা উচিত যে এই অবস্থা আমারও হবে, আমাকেও এখানে আসতে হবে। দাফনের পর কোন সঠিক কারণ ও প্রয়োজনে কবর খুলে লাশ বের করা ও পুনরায় দাফন করা বৈধ। আপনারা দেখেছেন কোন লাশ যদি অপরাধ হিসাবে মারা যায় তো সে অপরাধ উন্মোচন করার জন্য, মানে তার রহস্য উদ্ঘাটন করার জন্য লাশ তুলে আনা হয়, যেমন আত্মহত্যা ইত্যাদি মরণ যদি হয় কিংবা খুন করে মারা হয় তো তাকে কিভাবে খুন করা হয়েছে বা সে কিভাবে আত্মহত্যা করেছে না, সেগুলো দেখার জন্য পোস্টমর্টেম করতে হয়, পোস্টমর্টেম করার জন্য লাশ তুলে আনা হয়, যা হচ্ছে শাসন বা শাসক গোষ্ঠী বা পুলিশ ইত্যাদি তুলে নিয়ে যায়। তো শরীয়তের দিক থেকে কোন নিষেধ আছে কিনা, তার মানে আপনি আসবেন পুলিশকে বলবেন না আমি লাশ তুলতে দেব না, কিংবা না বললে আপনার গোনা হবে কিনা, না প্রয়োজনে জায়েজ আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ বিন উবাইকে দাফন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কবরের কাছে এলেন। আব্দুল্লাহ বিন উবাইকে কে? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার। তাকে দাফন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কবরের কাছে এলেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হল? নিষেধ করা হয়েছে জানাজা পড়তে, কিন্তু উনি অন্য রকম ভেবে জানাজা পড়লেন, তারপরে কবরের কাছে এলেন, অথচ তারপরেও বলা হল লা তাকুম আলা কাবরিহি আবাদা, মানে তাদের কবরে কাছে যাবে না, কবরের কাছে যাবে না, অতঃপর তিনি বা তার কবরের পাশে দাঁড়াবে না, অতঃপর তিনি তার লাশ বের করতে আদেশ করলেন। কার? আব্দুল্লাহ বিন উবাই। সে লাশ তার হাঁটুর উপরে রেখে তার উপর থুতু মারলেন এবং তার নিজের কামিজ পরিয়ে দিলেন। এটা কেন? যেহেতু বলা হয় যে আব্দুল্লাহ বিন উবাই কিছু উপকার করেছিল, আর বিশেষ করে তার ছেলে, তার ছেলের নামও আব্দুল্লাহ, তিনি হচ্ছেন খুব খাঁটি সাহাবি, তার মনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা করেছিলেন। তো এটা করার জন্য তাহলে বোঝা গেল কি, যে কবর দেওয়ার পরে লাশ মাটি খুঁড়ে আবার লাশ বের করে এটা করা যায় কোনো কারণে, মনে কোনো কথার জন্য বলি, তাড়াহুড়ো করে দাফন করা হয়েছে, হঠাৎ করে মনে পড়ল যে মহিলার গলায় একটা দামি হার আছে কিংবা সোনার দাঁত আছে, তো তার লাশের সঙ্গে ছেড়ে রাখা কি ঠিক? না, কারণ এটা সম্পদ মাল, সে উপকৃত হবে না, খামকায় নষ্ট হবে, আর হাদিসে বা শরীয়তে আমাদের মাল নষ্ট করতে নিষেধ করা হয়েছে। হঠাৎ যদি মনে পড়ে বা প্রয়োজন হয় তো কবর খুঁড়ে আপনি সেটা বের করতে পারেন, সমস্যা নেই। এখন বোঝা গেল কি, যে পোস্টমর্টম ইত্যাদি করার জন্য কোন সমস্যা নেই, লাশ তুলে তা পরীক্ষা করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কামিজ দিলেন কেন? মুনাফিক তিনি জানতেন, আল্লাহ রাসূল জানতেন না মুনাফিক, তিনি চাইছিলেন যে যদি আল্লাহ মাফ করেন, কামিজ দিলেন কেন? জাবের রাজিয়াল আনহু বলেন, তিনি তার জানাজাও পড়লেন, কার? আবদুল্লাহ বিন উবাই। আর এর কারণ আল্লাহ অধিক জানেন, তবে আবদুল্লাহ আব্বাসকে একটি কামিজ পরিয়েছিল, বুঝতে পারলেন, আব্বাসকে একটি কামিজ পরিয়েছিল তার জন্য, তার বদলা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, আল্লাহু আলাম। প্রস্তুতি স্বরূপ পূর্বে নিজের জন্য কবর খুঁড়ে রাখা বিদাত, আপনি নিজের কবর নিজে আগে থেকে খুঁড়ে রাখবেন, এটা বিদাত। কিন্তু কাফনের জন্য কি বলেছিলাম, কাফন প্রস্তুতি স্বরূপ কাফন আপনি কিনে রাখতে পারেন, তবে হজ করতে গিয়ে আপনি মক্কাতে কিনে রাখবেন, এতে কোনো ফায়দা নেই, তাই না? যদি আপনি আপনার নিজে রাখতে পারেন, আপনি কোন কাপড় নিলেন, নিয়ে হয়তো ভাবলেন যে আমার ছেলেরা হয়তো কিনতে পারবে না পারবে, ছেলেরা কার দ্বারস্থ হবে, সেই হিসাবে আপনি কিনে রাখলেন বাড়িতে, বলে রাখলেন যে বাবা আমি আমার কাপড় এত মিটার কিনে রেখেছি, আমি মারা গেলে এই কাপড় থেকে আমাকে কি করো কাফন দিও, এতে সমস্যা নাই। কিন্তু কবর খুঁড়ে রাখবেন আপনার বাড়িতে, কারণ যারা বাড়িতে কবর দেয় সাধারণত এখানেই হয়, আম কবরস্থানও কবর খুঁড়ে রাখা, নিজের জন্য কবর খুঁড়ে রাখা বিদাত। যেহেতু এ কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবাগণের কেউই করে যাননি, তাছাড়া মানুষ জানে না যে তার মৃত্যু কখন ও কোথায় হবে, জানে না যে আমার মৃত্যু বাংলাদেশে হবে, না আমার মৃত্যু সৌদি আরবে হবে, নাকি আমার মৃত্যু আমেরিকায় হবে। এটা আরবি একই বলে ফার্সি কবিতা আছে, দো চিজ আদমিরা কাসাদ জোরে জোর, একে আব দেনা দেগার খাকে গোর, দুটো জিনিস মানুষকে জোরের সাথে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ায়, মানুষকে টেনে নিয়ে বেড়ায়, প্রথম হচ্ছে রুজি আর দ্বিতীয় হচ্ছে মৃত্যু। আপনারা শুনেছেন দেখেছেন, একটা লোক মরবে তো বাংলাদেশ থেকে এসে প্রথম দিন সাইকেল নিয়ে ডিউটি করতে গিয়ে মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, বাবা মরলি তো মরলি বাংলাদেশেই মরতিস, জমি বন্ধক রেখে কত কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসে এদারা তো তালিম এখানে এদারা তালিমের কাছে ওই ইশারাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই না? তো তাকে শুধু মরণ ইটেরে নিয়ে এলো। এইরকম যদি আপনার মরণ থাকে আমেরিকায়, আপনি আমেরিকায় চলে যাবেন, যে কোনো ভাবে আপনি আমেরিকায় গিয়ে মরবেন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য লিখে রেখেছেন কে কোথায় মরবে, সুতরাং সেখানে যেতে সে বাধ্য, যে কোনো ভাবে সে পৌঁছবে, পৌঁছে সে নিজের এখতিয়ারেই যাবে, কিন্তু এই কথা তার ভাগ্যে আছে বলে। ওয়ালা তাদরি নাফসুন, ওয়ালা তাদরি নাফসুন মা যা তাকসিবু গাদা, তারপরে ওই আয়াতই আছে, কোন মাটিতে সে মরবে সে কথা কেউ জানে না। সুতরাং এই ক্ষেত্রে আপনি কবর খুঁড়ে রাখবেন বাংলাদেশে, আপনার মরণ হলো সৌদি আরবে, তাহলে কি হবে? সৌদি আরবে কবর খুঁড়ে রাখলেন, মরণ হলো কোথায়? প্লেনের ভিতরে, জাহাজে, কোথায় লাশই পাওয়া গেল না আপনার, কিংবা পানি জাহাজে, কিংবা আপনাকে বাঘে ধরে খেয়ে নিল, আপনি লাশ কোথায় আপনি কবর নেবেন? এসব অযৌক্তিক, তো কাফনের ক্ষেত্রেও অযৌক্তিক, কিন্তু সমস্যা নেই, কাফনের দলিল আছে, এই জন্য আমরা বলছি চলবে। আর কবরের যেহেতু কবর খুঁড়ে রাখার দলিল নেই, অতএব এটা বিদাত, কেউ করেননি সাহাবাদের কেউ করেননি। আচ্ছা, কবর তৈরি হয়ে গেল, কবর তৈরি হওয়ার পর হুজুর কবরের উপরে খেজুরের ডাল গাড়ার নিয়ম আমরা দেখেছি, দেশে খেজুরের ডাল গেড়ে দেয়, এটা কি? একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীর সাথে এক কবরস্থানের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, আর সাহাবেদেরকে বললেন যে দেখো এখানে দুটো কবর রয়েছে, এই দুটো কবরে আজাব হচ্ছে, তো ইন্নাহুমা ইয়াজ্জাবান ওমা ইয়াজ্জাবান ইফি কাবির বালা ইন্নাহুমা ইন্নাহু কাবির, এই কবর দুটোর আজাব হচ্ছে, কোন বড় বিষয় না, কিন্তু বড় বিষয় মানে কাবিরা গুনাহ বটে। হ্যাঁ, প্রথম বাদশাহ কি গুনাহ ছিল, এই দুটো কবরে যে আজাব হচ্ছিল, এই কবরের আজাবের হওয়ার কারণ কি? হ্যাঁ, প্রথম কবরের আজাব হুজুর, ঘুমিয়ে যারা কি বলে, জেগে যারা ঘুমিয়ে থাকে তাদের যেমন ঘুম ভাঙে না, বুঝতে পারলেন, তো বেচারি তো ঘুমিয়েই আছে, কি করে শুনবে? হ্যাঁ, কি কি জন্য আজাব হচ্ছিল? প্রস্রাব থেকে, প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না, প্যান্ট পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, আর ছিটা লেগে প্যান্টে লাগতো, গায়ে লাগতো, খেয়াল করত না। আবার ওলামারা বলছেন শুধু নিজেরই পেশাব না, এমনও হতে পারে পরের পেশাব, যেমন বাচ্চা, বাচ্চা পেশাব করে দিলে আপনি খেয়াল করেন, সাধারণত মারা যারা, যারা মা তারা অত খেয়াল করে না, পেশাব করে দিলে ছেলে তো। আবার অমুসলিমরা বলে ছেলের মুত নারায়ণ, বুঝতে পারলেন তো, মানে খেয়াল করে না, না নারায়ণ কি করে হয় না। ওদের অবশ্য আরেকটা ইয়ে আছে, বলছে যে গঙ্গা স্নান করে তারা বাসে ফিরছিল, কলসিতে যেমন আমরা জমজমের পানি নিয়ে আসি তেমনি ওরা কলসিতে গঙ্গার জল নিয়ে আসছিল। তো কেউ সিটে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, এক মহিলা দাঁড়িয়েছিল, তার কোলে ছিল ছেলে, পেশাব করে দিয়েছে আর গড়িয়ে গঙ্গার জলে কলসিতে পড়েছে। তখন বলে এই আমার গঙ্গার জল অপবিত্র হয়ে গেল, তখন পাশে এক বৃদ্ধা মহিলা বলছে এই অপবিত্র হয়নি, বরং শিশুর মূত্র নারায়ণ, বুঝতে পারলেন, তার মানে সবই নারায়ণ ওদের কাছে। যেমন ওই যে হরির ওপরে হরি, হরি শোভা পায় হরিতে লোকালো হরি, ইত্যাদি, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়, হরিকে দেখিয়া হরি হরি হরিতে লোকায়, এটা বুঝতে পারছেন কেমন। পদ্ম পাতার উপরে ব্যাং বসে আছে, এমন সময় সাপ সেই ব্যাংটাকে ধরার জন্য কাছে যাচ্ছে আর ব্যাংটা লাফিয়ে পানিতে ডুবছে। এটা দেখে কবি বলছে হরির ওপরে হরি, তার মানে পদ্ম পাতার উপরে ব্যাং, তার মানে সব হরি, পদ্ম পাতা হরি, ব্যাং হরি, সাপ হরি, পানি হরি, সব হরি। তো এইরকম, এরকম তো আমাদের না, কিন্তু মারা সাধারণত ছেলে মেয়েদের পেশাব ব্যাপারে কি করে, একটু শৈথিল্য করে, শৈথিল্য করে, আর কষ্ট বটে, ছেলে পেশাব থেকে বাঁচাও কষ্ট বটে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ছেলে হয় এবং সেই ছেলে যদি দুধ পান ছাড়া অন্য কোন খাবার না খায়, তো সেই পেশাব ধোয়া জরুরি না, পানির ছিটা দিলেই পাক হয়ে যাবে, যাও আসান হয়ে গেল। কিন্তু যদি মেয়ে হয় তাহলে পরে ধুতে হবে। এটা কেন হুজুর এরকম দুচোখা আপনারা ছেলে মেয়েদের ব্যাপারে? সমান হওয়া দরকার, নারী পুরুষ সমান, আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু আল্লাহ জানেন যে কেন এই পার্থক্য করা হয়েছে। মেয়ে ছেলের পেশাবে মানে শিশু কন্যার পেশাবে পানি ছিটা দিলে পবিত্র হবে না, ধুতে হবে। যাই হোক, যদি কেউ কোনো মা এইভাবে মানে খেয়াল না করে থাকলো, শাড়িতে সায়াতে গায়ে লেগে থাকলো, তাতেই হয়তো নামাজ পড়লো, তো নামাজ হবে না। এইরকম শৈথিল্য করলে কবরের আজাব হবে। বলা হয়েছে আম মাতো আজাবিল কবর, কবরের আজাবের অধিকাংশই কারণ হচ্ছে কি, পেশাবের ছিটা থেকে না বাঁচা। আপনি দেখবেন যারা প্যান্ট পরে পেশাব করে তাদের, অবশ্য বাথরুমের ভেতরে হলে হয়তো মেয়েদের মতো বুঝতে পারবে, কিন্তু দাঁড়িয়ে যেখানে পেশাব করতে হয় সেখানে খুব মুশকিল। এজন্য বলা হয়েছে যে শক্ত মাটিতে পেশাব করবে না, কারণ ছিটিয়ে গায়ে লাগবে। হাওয়া যদি এই দিক থেকে আসে তো এই দিকে মুখ করে পেশাব করবে না, কারণ ওই ছিটা এসে হাওয়াতে তোমার গায়ে লাগিয়ে দেবে, ঠিক কি না? তো এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, পেশাবের ব্যাপারে কোন শৈথিল্য করা যাবে না। এটা ভাবলে হবে না যে আল্লাহ কারিম, বরং সতর্ক থাকতে হবে। এখন আপনি বলবেন হুজুর এই জন্যই তো ঢেলা কুলুক করতে হয়, ঢেলা কুলুক করে তারপরে পানি দিতে হয়, এটা এটা জরুরি না, ঢেলা কুলুক করে তারপর না না জরুরি না, জরুরি হচ্ছে কি পরিচ্ছন্নতা। আপনার পানি দিয়ে যদি পরিচ্ছন্ন হয়ে যায় তো ঢেলা দরকার কি, পানি না পেলে ঢেলা ব্যবহার করবেন, টিস্যু ব্যবহার করবেন, সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখবেন যে পেশাব যাতে আপনার দেহে আপনার কাপড় চোপড়ে লেগে না থাকে, কারণ এর জন্য কবরের আজাব। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন দুটো কবরের আজাব হচ্ছে, একটা কবরের আজাব কারণ কি পেশাবের ছিটা থেকে বাঁচত না, দ্বিতীয় কারণটা কি, সে লোক কি করত, কানায়ম শি বিন নামিমা, চুগলি করে বেড়াতো। চুগলি করা কাকে বলে? একজনের কথা আর একজনকে, যার কথা তাকে লাগিয়ে দিয়ে ঝগড়া সৃষ্টি করা। আমি শালমের কাছে ছিলাম, জানো হেলাল, শালম না তোমার বিরুদ্ধে এইরকম কথা বলছিল, সত্যিই বিরুদ্ধে কথা বলেছে, বিরুদ্ধ কথা না হলে সমস্যা নাই, প্রশংসা করলে তো বললে তো সমস্যা নাই, বিরুদ্ধ কথা হলেই তাতে মজা লাগে, লাগিয়ে দিলাম যে এই দেখো হ্যাঁ হুজুর আপনার জন্য অমক এই বলছিল। অবশ্য এখানে হুজুরের কাছে ব্যাপারটা আলাদা আছে, তার কারণ কোন ক্ষেত্রে সেটা চুগলখড়ি হয় না, যেমন শাসকের কাছে গিয়ে বললে, মোতাওয়ার কাছে গিয়ে যদি বলা হয়, এগুলো আলাদা কথা, অভিযোগ আলাদা কথা, কিন্তু ঝগড়া লেগে যাবে আপনি জানেন, আপনি জানেন ঝগড়া লেগে যাবে। আপনার মা আপনার বউকে এমন একটা কথা বললো বেটার জন্য, ওর কি আছে নাকি, সময় আছে নাকি, ও আমাকে আর দেখবে কেন, যেই বলল, আর যেমনি ঘরে স্বামী এলো কিংবা শোয়ার সময় হলো, আর ঘ্যানর ঘ্যানর করে আপনি বউ স্বামীর কানে মায়ের কথাটি তুলে দিল। এবার মায়ের কথা যখন স্বামীর কানে তুললো, তার কি হবে বলুন তো, স্বামীর মন ভারী হবে না, হবে না মায়ের প্রতি? আস্তে আস্তে মেয়েরা, আস্তে আস্তে এই বউয়েরা, আস্তে আস্তে স্ত্রীরা তাদের স্বামীকে বেহেস্ত থেকে সরিয়ে নিয়ে আসে। বেহেস্ত কোথায় আছে? মায়ের পায়ের তলায়। আর হাদিসে আছে যে পিতা হচ্ছে, বাপ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দরজা বেহেস্তের। সেই দরজা ঠিক রাখো, বেহেস্তে ঢোকার জন্য সেই দরজা ঠিক রাখতে হবে। কিন্তু এরা এই চুগলি করে, বাপ তোমার বিরুদ্ধে এই বলছে, তুমি কামাতে পারো না, তুমি এই, তুমি বসে বসে খাও, তুমি বেশি খাও, তোমার ছেলে মেয়ে বেশি দিয়ে মা বাপের বিরুদ্ধে কি করে, লেলিয়ে দেয়, এইভাবে ইন্ধন যোগায়। তো এইরকম যারা চুগলি করে বেড়ায়, লোকের চুগলি করে, তাদের তার জন্য কবরে আজাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা খেজুরের ডাল, ভিজে খেজুরের ডাল নিলেন, দিয়ে ডালটাকে দুই ভাগে ভাগ করে দুটো কবরে পুঁতে দিলেন, দিয়ে বললেন, লাআল্লাল্লাহা ইউখাফফিফু আনহুমা মা লাম ইয়াইবিসা, তার মানে যে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দেবেন যতক্ষণ না খেজুরের ডাল কি যায়, শুকিয়ে যায়। অতএব আমরা যদি খেজুর ডাল গেড়ে দিই, তো কমসে কম খেজুর ডালটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত তো কবরের আজাব মাফ হয়ে যাবে, ঠিক? কেন আমরা যেটা করি, এটা কি আমরা ধারণা করতে পারি যে কবরের আজাব হচ্ছে? আল্লাহ রাসূল জানলেন কি করে? ওহির মাধ্যমে জেনেছেন, তার মাধ্যম ছিল, আমাদের কি মাধ্যম আছে? এখন যদি আপনি বলেন যে না কবরের আজাব হবে, তো কবরের আজাব যদি হয়, এটা আপনি কুধারণা করলেন, ঠিক আছে, কুধারণা করার পর কবরের আজাব মাপ কি আপনার ওই খেজুর ডাল দিয়ে হবে? তাহলে আল্লাহ নবীর হয়েছিল কেন? আল্লাহর নবীর হাতের বরকত ছিল, আল্লাহর নবীর কামনাই হচ্ছে দোয়া। আর সেই দোয়াতে কি হবে, আপনার হাতে যে খেজুর ডাল আপনি ভাঙেন বা কেটে নিয়ে এসে গাড়েন, তাতে কি ওই বরকত আছে যেটা আল্লাহ রসুলের ছিল? তাহলে কেন, অযৌক্তিক। আবার শুধু আল্লাহ রসুল যেটা করছেন সেটাও না, আধা আধি না, গোটা গোটা ডাল, আবার শুধু উপরে না, চার কোণে চারটা, মাঝখানে একটা, দেখেছেন মানে কত বাড়াবাড়ি, বাড়াবাড়ির উপরে বাড়াবাড়ি। মোট কথা, খেজুর ডাল দেওয়া বা গাড়া এটা আমাদের জন্য ঠিক না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার কারণ আলাদা, সেই কারণ নিয়ে আমরা করতে পারি না। হ্যাঁ, আমাদের জন্য বিধেয় নয়, আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা। তবে এটা বলি ব্যাখ্যাটা, ঘটনাটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত দুই কবরের জন্য খাস বিশিষ্ট স্বতন্ত্র ব্যাপার, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরে আজাব হচ্ছে জেনেই ডাল গেড়েছিলেন, এবং এছাড়া আর অন্য কোন কবরে গাড়েননি। কোন জায়গায় প্রমাণ আছে কি যে আল্লাহ নবী আরো কবরে গেড়েছেন এইভাবে, মাটি দিলেন দিয়ে খেজুর গাড় ডাল গেড়ে দিলেন, নিয়ে বললেন যে যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কবরের আজাব মাফ? না, ওই এক দুটো কবরের ব্যাপারেই, একটা ঘটনাতেই এটা বোঝা যায়। অথচ তা যদি সুন্নাহ বা বিধেয় হতো, তাহলে প্রত্যেকের কবরেই অনুরূপ খেজুর ডাল তিনি গাড়তেন, তার খোলাফায়ে রাশিদিন এবং বড় বড় সাহাবাগণ এরূপ করে যাননি, বিধেয় হলে তারা এ কাজ নিশ্চয়ই করতেন। অতএব আমাদের জন্য এটা করা ঠিক না। বুরাইদা সম্বন্ধে অবশ্য বর্ণিত আছে, তিনি তার কবরে দুটি খেজুর ডাল গাড়তে ওসিয়ত করেছিলেন, একথা সত্য হলেও তা ছিল তার ইজতিহাদ মাত্র, আর মুজতাহেদ ভুলও করতে পারেন এবং সঠিকও। আর এই ব্যাপারে সঠিক আমল তাদের ছিল যারা এ কাজ করে যাননি। সুতরাং সাধারণভাবে কবরে এক দুই তিন চার বা পাঁচটি খেজুর অথবা অন্য কোন ডাল গাড়া বিদাত। আর উক্ত হাদিসে হাদিস শুনে ডাল গাড়ার একজন মুসলিম মাইয়েতের প্রতি কুধারণা এই হয় যে তার কবরে আজাব হচ্ছে। আপনি যখন গাড়ছেন, তার মানে আপনি মনে করছেন যে কবরে শিওর আজাব হচ্ছে, তাই ডালটা গাড়ছেন, এতে হালকা হয়ে যাবে। তাছাড়া এই কথা আমাদের জানা নেই যে ওইরূপ করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের সুপারিশও গ্রহণযোগ্য হবে। অতএব পক্ষান্তরে তার পরে আর কারো সে জ্ঞানও নেই এবং সে হাতও নেই, বুঝতে পারছেন? বাকি থাকলো যে জন্তু জানোয়ারের খোঁড়ার ভয়ে কবরের উপর কাঁটা ইত্যাদি দেওয়া, যদি খেজুর ডালি দেন এই উদ্দেশ্যে, যে জন্তু আমাদের দেশে যেমন গরু ছাগলে অত্যাচার করে, বেড়াতে শিং নড়ায় বলে না, অবশ্য আমাদের দেশে আবার একটা ধারণা আছে, শিয়ালে খোঁড়ে, খ্যাঁকশিয়ালে খোঁড়ে, আর দিনের বেলাতে গরু গিয়ে ভাবে শিং নড়ায়, তাই না, ভিজে মাটি পেয়ে তার তাদের শিং সুরসুর করে বা শিঙের ভেতরে চুলকানি থাকে, তো এইভাবে দিয়ে শিঙের যেমন মাথা ব্যথা করলে আমরা টিপি না, তো গরু তো সেরকম করে, কিংবা খেলা করে, কুস্তি করে, অনেকে মনে করে মুর্দার আজাব হচ্ছে। মুর্দার আজাব হলে এবং গরু ছাগল বুঝতে পারলে ও কাছে যাবে? হ্যাঁ, সুতরাং ওখানে এই ধারণা করা ভুল যে ওখানে মুর্দার কবরে আজাব হচ্ছে তাই গরু শিং লড়ছে, না, এটা ঠিক না। বরং যদি আপনি চান যে কাঁচা মাটি যাতে গরুতে বা অন্য কিছুতে সরিয়ে না দেয়, এই ভয়ে আপনি খেজুরের ডাল ঘন করে দিলেন, তাহলে তাতে সমস্যা আছে? সমস্যা নেই, তাহলে তাতে সমস্যা নেই। তেমনি কোথাও কোথাও আছে আমাদের এলাকাতে বা আপনাদেরও থাকতে পারে, কবর দেওয়া হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল, দেখবেন মসুরির ডাল ছড়িয়ে দেয়, মসুরির ডাল, খেজুরের ডাল, এটা মসুরির ডাল, মসুরির ডাল নয়, ডাল, যেটা আমরা না, ডাল মানে ডাল, হ্যাঁ, যেটা খাই, যেটা খিচুড়ি বানাচ্ছেন ডাল দিয়ে, ওটা খেজুরের ডাল, এটা হচ্ছে ডাল, যে ডাল রান্না করে খাওয়া হয়, এই ছড়িয়ে দেয়, কেন জানেন কি জন্য দেয়? এবার কি জন্য দেয় যদি মনে করে দিতে হয় তাহলে বিদাত, তুষ দেয় যাতে করে মাটিটা ধসে না যায়, কি জন্য দেয়? যাতে করে শিয়ালে না খোঁড়ে, সমস্যা নেই। আর খেজুর কি বলে মসুরির ডাল এই জন্য দেয় যাতে করে, শুনেছি নাকি যে শিয়ালের চোখে মসুরির ডাল চোখে লাগে বা আলো হয় বা কিছু এরকম হয়, ফলে ভয় পেয়ে কবরের ধারে পাশে যায় না, যদি তাই হয় তাহলে মাফি মুশকিল, সমস্যা নেই, কিন্তু যদি মনে করেন দিতে হয় তাহলে সমস্যা। অমাবস্যার সন্ধ্যা বা রাত্রে দাফন হলে নাকি কবর পাহারা দিতে হয়, এটা কোন শরীয় বিধান না, যে অমাবস্যা রাতে, শরীয়তে অমাবস্যা পূর্ণিমা কিছু আছে নাকি? হ্যাঁ, শরীয়তে অমাবস্যা পূর্ণিমা বলে কিছুই নেই, অমাবস্যা এই করতে হয় না, পূর্ণিমা এই করতে হয় না, এসব কিছুই নেই, যদিও মাকসুদুল মুমিনিনে অনেক কথা আছে। তবে লাশের মাথা চুরি হওয়ার কথা যদি সত্য হয়, যেমন কিছু সাধক আছে যারা লাশ চুরি করে, কাফন চুরি করে, লাশের মাথা চুরি করে, এবং সেই লাশের মাথা নাকি কোনো কাজে লাগে যদি সেটা অমাবস্যার মরণ হয়। আজকাল তো লাশ চুরি হচ্ছে যে কোনো দিনে, কাফন চুরি হচ্ছে যে কোনো দিনে, বরং আরো দুঃখের কথা আপনারা নিশ্চয়ই খবর শুনেছেন যে লাশ মহিলা হলে, যুবতী হলে তার সঙ্গে কবরে ব্যভিচার করা হচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালে, এরকম খবর শুনছেন? শুনেননি? এখন তো ইউটিউবে বহু কিছু আপনারা শুনছেন, বিশ্বে কি না ঘটে, যে যুবতী মহিলা হলে তার সঙ্গে কবরে গিয়ে ব্যভিচার করছে এমন জানোয়ারও আছে। জানোয়ার মানে পশু না, জানোয়ার মানে মানুষ, মনুষ্য জানোয়ার। তো সুতরাং সে চুরির ভয় থাকলে কবর পাহারা দিতে হবে, এতে কোনো সমস্যা নেই। যেমন যেখানে কাফন চোরের ভয় থাকে সেখানে অমাবস্যা না হলে পাহারা দেওয়া কর্তব্য, যাতে লাশের কোন প্রকার ক্ষতি বা সম্মানহানি না হয়। মৃতদেহের মাংসাদি নষ্ট না হওয়া পর্যন্ত যদি কবর ধসে গিয়ে লাশ বের হয়ে যায়, বর্ষাকাল মানুষ মারা গেছে, কবর দিয়ে এলেন, বৃষ্টি, খুব বৃষ্টি চলছে, সেই বৃষ্টিতে মাটি ক্ষয় হয়ে গেল, কবর ধসে গেল, বাঁশ নেমে গেল, এবারে লাশের হয় মাথা দেখা যাচ্ছে আর না হয় পা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে কবর যদি ধসে যায় তো সেই কবরটাকে কি নতুন করে দেওয়া যাবে? বরং দিতে হবে, তার কারণ যদি খোলা থাকে তাহলে ওই জন্তু জানোয়াররা এসে টানাটানি করবে, এই জন্য পুনর্নির্মাণ করা উচিত যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং জন্তু জানোয়াররা লাশের ক্ষতি করতে না পারে। আর এরূপ করলে মৃতের যে আজাব বাড়বে এরকম কেউ ধারণা করে থাকে, এটা ভুল কথা। কবরের নিকট পশু জবেহ করা, এটা সাধারণত হ্যাঁ বড় বড় অলিয়া অলিয়া যাদেরকে বলা হয় তাদের পাশে পশু জবাই করে, কেউ মানত মানে পশু জবাই করে, মুরগি জবাই করে, হাঁস জবাই করে, ছাগল জবাই করে। কবর আধাতের অধিক উঁচু করা, পলস্তরা ও চুনকাম করা, কবরকে একদম পাকা করে দেওয়া, কবরের উপর কবরবাসীর নাম লিখা, প্রশংসা লিখা, কবিতা ছত্র লিখা, কোরআনি আয়াত লিখা, জন্ম মৃত্যু তারিখ লিখা, জান্নাতি বা মরহুম অমক শেখের কবর, বাবারে প্রথম থেকে লিখে জান্নাতি মানে জান্নাতি দিয়ে সার্টিফিকেট দিয়েই লিখে দেয়, মরহুম মকফুর ইত্যাদি লেখা, তার উপর ঘর গম্বুজ বা মাজার নির্মাণ করা, তার উপরে বসা ইত্যাদি হাদিস সূত্রে নিষিদ্ধ ও হারাম। এগুলো এক একটা দলিল আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। দাফন কাজ সেরে এসে আপনার হয়ে গেল, এবার আপনি চলে আসুন। ঘর যখন ঢুকবেন তখন কি হাত পা ধোয়া জরুরি? কবরস্থান থেকে যখন আসেন, কবরস্থান থেকে ফিরে এসে হাত পা ধোয়া কি জরুরি? অনেকে মনে করে হাত পা ধুতে হয়, হাত পা ধুয়ে না ঢুকলে কোনো অকল্যাণ হয়, তাহলে শিরিক হবে। বরং হাত পা না ধুয়ে কাউকে স্পর্শ করতে হয় না এমনও মেয়েলি ধারণা আছে, এগুলো ঠিক না, এগুলো কোন দলিল নেই। বরং হাত পা না ধুয়ে কিছু না খাওয়া, ব্যবহারযোগ্য হওয়া সত্ত্বেও মাটির কলসি ইত্যাদির কবরের পাশে উবুর করে ফেলে আসা, দেখবেন মাটির কলসি নিয়ে গেলে সে কবরস্থান থেকে আনছে না, কিন্তু লোহার জিনিস নিয়ে গেলে, দামি জিনিস নিয়ে গেলে নিয়ে আসবে, সস্তাটা ফেলে আসবে, মাটির কলসিটা ফেলে আসে, মানে লোকে খুব চালাক, বুঝতে পারছেন। দাফনের কাজে ব্যবহৃত অতিরিক্ত বাঁশ অথবা কাফনের উদ্ভিদ কাপড় বা সাবানাদি বাড়ির লোকের ব্যবহার না করা, শুনেছেন আপনারা? বাঁশ যদি বেড়ে যায় ঘরের লোক ব্যবহার করবে না, কাফনের কাপড় যদি বেড়ে যায় সেই কাপড়টা ঘরের লোক আর ব্যবহার করবে না, সাবান কতটা লাগে, সেই বাড়তি সাবানটা ঘরের লোক সাবানটা ব্যবহার করবে না, ফেলে দেয়, বুঝতে পারছেন। বা গরিবদেরকে যেটা ব্যবহার করবেন না কেন, যেটুকু দরকার হয়েছে আপনার বাপের জন্য কাফন দিয়েছেন, বাকি কাপড়টা আপনি ব্যবহার করবেন না কেন, কি উদ্দেশ্য আছে? নিশ্চয়ই মনের ভেতরে কোনো ভয় থাকে, এই জন্য এসব বিদাত, এসবে অমঙ্গল হয় মনে করা, ধারণা ভিত্তিহীন এবং অলিক। কবরের উপর কোন প্রকারের গাছ অথবা ফুল গাছ লাগানো বৈধ না। কবর হয়ে গেল তারপরে আপনি আব্বার কবরের চারিপাশে ফুল গাছ লাগালেন কিংবা নিম গাছ লাগিয়ে দিলেন, হ্যাঁ, যে আব্বার কবরকে ছায়া করবে, ছায়া করলে সময় হ্যাঁ, তাও তো বুঝতে পারছেন যে কবরের উপরে ফ্যান চলে, কবরের উপরে ধূপবাতি দেওয়া হয়, কবরের উপরে মোমবাতি দেওয়া হয়, কোন লাভ হয় কবরবাসীর? সে কোথা আরো কোথা, কোথায় নানির কবর আর কোথায় বসে কাঁদছ, তাই না? কোন লাভ হয় না, কিন্তু মানুষ দেয়, লাইট দেয়, লাইট কি কবরে যায়, ফ্যানের হাওয়া যায় ভিতরে, ফ্যান চলছে কবরের উপরে, কোন লাভ হয় না। ফুল গাছ লাগানোও কোন লাভ হবে না, আর নিম গাছের ছায়াও কোন কাজে দেবে না। এই গাছই পরবর্তীকালে শিরকের আড্ডা হতে পারে, এমন হতে পারে যে কবরের কাছে আপনি গাছটা লাগিয়েছেন, সেই গাছটা বড় হয়ে গেল। আবার এটাও বটে যে কবরস্থানের গাছ কেউ হাত দেবে না, দেখবেন আপনি এই যে বালাদিয়ার যে ফুল গাছগুলো আছে এখান থেকে ফুল ছিঁড়বে, কিন্তু কবরস্থানের ফুল কেউ ছিঁড়বে না। নিম গাছ যদি হয় যেখানে সেখানে নিম গাছ হলে ডাল ভেঙে দাঁতন করবে, কিন্তু কবরস্থানে যদি নিম গাছ হয় সেখান থেকে ভেঙে কেউ ডাল নিয়ে দাঁতন করবে না। তার মানে একটা অন্য ধরনের অনুভূতি থাকে যে এখান থেকে ডাল নিলে আমার কিছু ক্ষতি হবে, বুঝতে পারছেন। এই জন্য এ হচ্ছে শিরকের আড্ডা হতে পারে, অতএব গাছ লাগানো ঠিক না। পক্ষান্তরে কবর চিহ্নিত করার জন্য পাথর ব্যবহারে অনুমতি আছে, যেমন বলা হলো গাছ লাগানো তো নয়, যে এখানে গাছ লাগিয়ে দিই পরে জানতে পারবো যেখানে আমার আব্বার কবর, না, পাথর রাখবেন কিংবা ইট রাখতে পারেন। পক্ষান্তরে প্রকৃতিগত ভাবে যে গাছ কবরস্থানে উদ্গত হয় তা তাজিমযোগ্য নয়, তা কাটা যায় এবং কবরস্থান ঘেরার কাজে বা অন্য কাজে ওয়াকফের কাজে ব্যবহার করা যায়। এমনি বেরিয়ে গাছ হয়েছে সেই গাছ কাটতে পারেন, সেই গাছ আপনি কাজে লাগাতে পারেন, সেই গাছ বিক্রি করতে পারেন, ওয়াকফের কাজে লাগাতে পারেন, কবর ঘেরার কাজে লাগাতে পারেন। কিন্তু মরা যেখানে দাফন করা হয় সেখানকার মাটি খুব উর্বর হয়। এবার আপনি ভাবলেন কি জায়গাতে এমনি পড়েই আছে গাছ লাগিয়ে দিই, যে কবরের উপরে গাছ লাগিলেন, কবরের সেই পচা বা সেই রকম মাটি পেয়ে গাছ সাংঘাতিক হয় আর সেই গাছ আপনি কাটবেন নিয়ে বিক্রি করবেন, এটা ঠিক না, কবরের উপরে গাছ লাগানোই ঠিক না। তবে পাশে যদি আপনি কবরস্থানটাকে ঘিরেন চারিদিকে গাছ লাগান সেটা আলাদা কথা, কিন্তু কবরস্থানের মাঝে মুর্দাদের উপরে গাছ লাগানো ঠিক না। এইভাবে আরো অনেক মশলা আছে, ইনশাআল্লাহ আগামীতে জানবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সঠিক জিনিস জেনে যেন সঠিক আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।